الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ এই পৃথিবীতে কেউই শান্তির সঙ্গে বাস করতে পারে না, আল্লাহ মানুষের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছেন ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি, হে মানুষ তুমি শ্রম নির্ভর ক্লেশ নির্ভর প্রাণী হিসাবে তোমার পালনকর্তার দিকে এগিয়ে চলেছ, অতঃপর তুমি তার সঙ্গে অবশ্যই মোলাকাত করবে। ক্লেশ নির্ভর প্রাণী আমরা মানুষ, কোন মানুষ এখানে একেবারে নিপাত শান্তিতে বসবাস করবে এই সুযোগ কারোকে আল্লাহ দেন। অতি বড় ধনীকেও আল্লাহ পাক এমন কিছু বিষয় দিয়েছেন যে তার কষ্টের সঙ্গে আপনার কষ্ট তুলনা হবে না। অতি বড় গরিবও তার মধ্যে এমন কিছু আনন্দের বিষয় আল্লাহ পাক দিয়ে রাখছেন যে আপনি তুলনা করতে পারবেন না। আর এই কষ্টকর জীবনে মানুষকে আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষা করেন। সুদূর অতীতে যখন একদিনে 70,000 জীবন্ত নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতাকে হত্যা করে মারা হয়েছিল, যখন ইতিহাস পড়ি, যখন তফসির লিখতে বসি, তখন হৃদয়টা কেঁপে ওঠে যে কি সম্ভব কোন মানুষকে এরকম ভাবে কাউকে মারতে পারে। আবার এই যুগে যখন দেখি আধুনিক সভ্যতা গর্বী মানুষেরা কয়েক সেকেন্ডের মধ্যে 2.5 লক্ষ 3 লক্ষ মানুষকে হত্যা করে ফেলে লিটল বয় নামক একটা অ্যাটম বোম মেরে, তখন আর পিছনের গুলো হালকা মনে হয়। যদি তাদের হাতে এরকম অ্যাটম বোম থাকতো তারা হয়তো আরো লক্ষ লক্ষ রকম মারি দিত। তার বিপরীতে যখন দেখি আমার রসুল জীবনে 86টা যুদ্ধ করলেন, সেখানে বিরোধী পক্ষের নিহতের সংখ্যা শুধু বনু কুরাইজাকে বাদ দিলে 400-এর উপরে যায়নি, আর আমাদের সাহেবরা মিনিটে সেকেন্ডে 1,000 নয় 1,00,000 মানুষ হত্যা করলেও তারা হচ্ছেন মানবাধিকার কর্মী, তারা হচ্ছেন পৃথিবীর সেরা শান্তিবাদী গণতন্ত্রী। পৃথিবীর সর্বত্র এইভাবে বিপর্যয় এবং ফাসাদ এবং বিশৃঙ্খলা চলছে, মানুষের কারো জীবনে শান্তি নাই। আজকের বাংলাদেশের জীবনে পরপর যে কটা ট্র্যাজেডি ঘটে গেল আপনারা সবাই জানেন, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খোদ্দ দাঁড়ানো করে কষ্টকর, কারণ আমরা সচেতন মানুষ, অন্যদের কাছে অনেক কিছু সহজে হজম করা সম্ভব, আমাদের কাছে অত সহজে হজম হয় না, আর সে কারণেই ব্যথিত ভারাক্রান্ত মনে কথা বলতে হচ্ছে। যখন কোরআন হাদিস পড়ি এবং দুনিয়াটা মিলেই নি, কেন যেন মনে হয় যদি মানুষ কিছুই না করে খালি কোরআন হাদিস পড়তো আর কিছুই করা লাগত না, ওর মধ্যে সবই পেয়ে যেত। বহু আগেই আল্লাহ পাক এগুলো বলে দিয়েছেন আমাদেরকে যে এইটা করলে এইটা হবে, টিট ফর ট্যাট, পানিতে নামলে পা ভিজবে, আগুনে হাত দিলে পা পুড়বে, এটা হতেই হবে। কুল্লু নাফসুন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের কাছে দায়ী, কোনো মাফ নেই। অনেকের ধারণা যে আমরা এখানে বসে মারামার করি তো উপরে আসমানে কি হয়, হ্যাঁ এই পৃথিবীতে মানুষ যে কৃতকর্মই করবে আসমানে তার ফলাফল দেখা দিবে, এখানে মানুষ যখন সুন্দর আচরণ করে তো আল্লাহর পক্ষ থেকে আসমানি নিয়ামত নেমে আসে। আল্লাহু আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ ওয়া ফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলছেন যদি জনপদের অধিবাসীরা ইমান আনে এবং তাকওয়াশীল হয়, আমি আল্লাহ ওয়াদা করছি ওই পৃথিবীতে আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেব, ওয়ালাকিন কাযযাবু, কিন্তু মানুষ আমার কথা বিশ্বাস করে না। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে তারা যে কৃতকর্ম করে তাদেরকে মাঝে মধ্যে পকড়াও করি, এটা দিয়ে কি প্রমাণ হয়, দুনিয়াতে আমরা যে অন্যায় কাজ করব আসমানে গজব আসতেই হবে, আসবেই, আল্লাহ তো বসে নাই। আমার লবি গাফিল আম্মা তাআমালুন, আল্লাহ বলছে আমি তোমাদের কৃতকর্মের ব্যাপারে আদৌ উদাসীন নই, তোমরা কি করো না করো আমি প্রতি মুহূর্তে দেখি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার প্রভু তোমার দিকে একবার ওত পেয়ে তাকিয়ে আছেন, কি করছো তুমি, প্রতি পদে পদে তোমাকে আমি দেখছি তুমি কি করো। তবে আল্লাহর আজাব নাজিলের তিনটি বিধান আছে, এক তিনি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন, যেমন তিনি নিয়েছিলেন নমরুদের বিরুদ্ধে যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল আল্লাহাক দেরান্দের অ্যাকশন নিয়েছিলেন, আগুন তার কিছুই করতে পারেনি। আল্লাহাক অ্যাকশন নিয়েছিলেন যখন এসেছিল খ্রিস্টান বাহিনী আব্রাহার নেতৃত্বে কাবা ধ্বংস করার জন্য, আল্লাহাক দেরান্দের অ্যাকশন নিয়েছিলেন, কাবা ধ্বংসকারীরাই ধ্বংস হয়ে গেছিল, কাবার কোনোই ক্ষতি হয় নাই। আল্লাহাকের আরেকটা বিধান হচ্ছে তিনি মানুষকে ক্ষমা করে দেন, অবকাশ দেন, দেখি তওবা করে কি, যেমন তিনি ফেরাউনকে সুযোগ দিয়েছিলেন, দীর্ঘ 20 বছর ধরে মূসা আলাইহিসসালাম সেখানে দাওয়াত দিয়েছিলেন, একটা দুটা নয় পরপর প্রায় 8-9টা গজব আল্লাহাক নামিয়েছিলেন, এরপরেও শয়তানরা সোজা হয়নি, তখন চূড়ান্ত গজব নেমে এলো, সবগুলোকে একবারে সাগরে ডুবিয়ে নিমেষে হত্যা করে শেষ করে দিলেন সব, এই সুযোগ দেওয়া। এখানেই আল্লাহ পাক বলেন ওয়া আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, দুনিয়াতে তোমরা যেগুলো মুসিবত তোমাদের আসে বিপদ আসে এটা তোমাদের কৃতকর্মের ফল, কিন্তু ইয়াফু আন কাসির, আল্লাহ পাক অনেকগুলোকে ক্ষমা করে দেন। এজন্য বান্দা বুঝতে পারে না এত বড় অন্যায় কাজ করছে তার কোনো শাস্তি হচ্ছে না, অনেক সময় আমাদের রাগই হয় আল্লাহকে দেখতে পায় না, হ্যাঁ আল্লাহ ঠিকই দেখে একটু সময় নেয় দেখি। ঠিক এই সমস্যার কথাই তুলেছিল বনি ইসরাইল মুসার কাছে, হে মুসা তুমি যখন নবী হয়ে আসনি তখনও আমাদের উপরে ফেরাউন নির্যাতন করত, তোমার জন্ম হবে তোমার ঠেকানোর জন্য আমাদের যত পুত্র সন্তান জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে টুকরো টুকরো করে ফেলে দিত, তুমি আসার পরও আবারও সেই একই জুলুম হচ্ছে, তা তুমি নবী আমাদের লাভটা কি হলো, মূসা বলেছিলেন আল্লাহ পাক তোমাদের থেকে আদৌ উদাসীন নন, তোমরা সিলেব আল্লাহ কাছে সকলে মিলে প্রার্থনা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যেরকম বলি না, ওনাজ্জিনা বিরহমাতিকা মিন কওমিল কাফিরিন, আল্লাহ এই কাফের কম থেকে তুমি আমাদেরকে নাজাত দাও। মূসা দোয়া শিখিয়ে দিলেন, সবাই দোয়া করলো, বাস দোয়া কবুল হয়ে গেল, ফেরাউন ধ্বংস হয়ে গেল, কারণ দুর্বলদের দোয়া ছাড়া কিছুই করণীয় নাই। ফলাফল ফেরাউন টের পেয়েছে, বিশ্ব ইতিহাস সাক্ষী আছে ফেরাউন আর কখনো বেঁচে থাকেনি, এমনকি এই নরপিশাসের থেকে শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ বক্তার লাশটাও পচাননি, রেখে দিয়েছেন, এখন পর্যন্ত কেউ মিশরে গেলে দেখে আসতে পারেন তাকে, তার চেহারাখানা, যে কিভাবে এই মানুষটা আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে নিজে কেমনভাবে ধ্বংস হয়েছে। আল্লাহ পাক আজাব নাজিলের তৃতীয় বিধান হচ্ছে ছোট ছোট আজাব দিয়ে মানুষকে তিনি হুঁশিয়ার করেন বড় আজাব আসার আগে। আল্লাহ বলছেন আল্লাহ নুজি কন্নহমিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আমরা তাদেরকে মজা চাখাই ছোট ছোট আজাব দিয়ে, দুনাল আযাবিল আকবার বড় আজাব দেওয়ার আগে, কেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন ওরা ফিরে আসে। আল্লাহ কত দয়াশীল, একবার দেখেন মেরিবেল না, দেখি ফিরে আসে কি। এই তিনটা বিধি আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো সমাজের যে কোনো জনপদে অ্যাপ্লাই করতে পারেন। কেন আজাব নাজিল হয়, 2009 সালের জুলাই সংখ্যা তাহরিক পড়বেন বাড়িতে যদি কারো থাকে, সেখানে আমরা 11টা কারণ দেখিয়েছি, আপাতত সেখান থেকে আজকে মাত্র 2টা কারণ বলব। কারণ সবার সামনে সাভার ট্র্যাজেডির ওই মর্মান্তিক মর্মস্পর্শী হৃদয়স্পর্শী দৃশ্য সবার মনে ভাসতেছে, আমরা পত্রিকায় পড়ে এবং ছবি দেখে যা বুঝছি, আপনারা টিভি দেখে নিঃসন্দেহে তার চেয়ে তার বেশি মর্মবেদনা অনুভব করছেন। কেন হচ্ছে বারবার, বাংলাদেশের ইতিহাস শুধু না বিশ্ব ইতিহাসকে নাড়িয়ে দিয়েছে, চোখের পলকে শত শত মানুষ লাশে পরিণত হয়ে গেল, এটি চিন্তা করা যায় নাকি, তাদের ফ্যামিলি তাদের আত্মীয় স্বজন, কত মা আজকে সন্তান হারা হলো, কত স্বামী আজকে স্ত্রী হারা হলো, কত স্ত্রী আজকে স্বামী হারা হলো, কত সন্তান পিতা হারা হলো, কোনো ইয়াত্তা নাই, তাদের সে হাহাকার ধ্বনি পত্রিকায় পড়লে সহ্য করা যায় না, উপরে ওয়াল হাতে চাপা পড়েছে, ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মানুষ যাচ্ছে, তোমরা কে গো বাবা একটা অস্ত্র দাও, আমি নিজের হাতটা নিজে কেটে ফেলে অন্ত ছাড়িয়ে নিই, নিজের হাত নিজে কাটতে মানুষ কখন চায়, চিন্তা করবেন। চারটি তরুণকে স্মরণ করতে হবে আজকে, তাদের ছবি এসছে আজকে পত্রিকায়, তারা পাগলের মতো কাজ করেছে, তারা বলছে চারজনকে পা কেটে বের করে নিয়ে আসছি, আর একজনকে হাত কেটে বের করে নিয়ে আসছি, এ করতে গিয়ে তারা নিজেরাই অসুস্থ হয়ে পড়েছে, এখন তারা নিজেরাই হাসপাতালে। মানুষের এই কষ্ট দুঃখ যাদের দেখার কথা তাদের নাই, তারা কি চমৎকারভাবে ব্যাখ্যা দিচ্ছে, বিরোধী দলের হরতাল পার্টির লোকেরা, মৌলবাদী এবং বিরোধী দল লোকেরা এসে দশতলা বিল্ডিং এ পিলার ধরে নাড়াচাড়া করেছে বলেই ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এত মূর্খ মানুষ যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, ওকে তো বাড়ির চাকর রাখা উচিত না, এটা 16 কোটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর ডিগ্রিধারী ঠিক, এই সমস্ত শিক্ষিত লোকদের, আমাদের ডক্টর ডিগ্রি আছে বলে আমাদের লজ্জা পাচ্ছি, এদের নামের সঙ্গে ডক্টর বলছি, এমন হতভাগা দেশ, যত মূর্খ চামার নিকৃষ্টতম লোকেরাই হইলে দেশের মন্ত্রী, এই গণতন্ত্রের বরকত এগুলা, গণতন্ত্র না হলে কোশ্চেন গেলে শুধু বাজে লোক এখানে মন্ত্রী হতে পারতাম, কোন যোগ্যতা বাছাই করা হয় না, শুধু দল আর দল আর দল, যা কিছু করেছে বিরোধী দল করেছে, তোমরা সব ফ্রেস্তা, অথচ সমস্ত পত্রিকার সরকার সমর্থক সব পত্রিকাই বলতেছে যে তাদেরকে ধোকা দিয়ে আনা হয়েছে, তাদেরকে হরতালের বিরুদ্ধে মিছিলে নামানোর জন্য ডেকে নিয়ে আসা হয়েছে, হুমকি দিয়ে ধমকি দিয়ে লোভ দেখিয়ে প্রতারণা করে, তোমাদেরকে মাসের বেতন দেওয়া হবে না, আসলে 3 দিনের বেতন কেটে নেওয়া হবে, না আসলে চাকরি চলে যাবে, সরকারের পক্ষ থেকে প্রত্যাহার ঘোষণা করা হয়েছে, সত্য তাদেরকে সেটা নিয়ে গেছে, বাস ঢুকলো আর সব মরল। যে শয়তান এটা করলো সে সরকারি দলের যেহেতু বড় নেতা, তার কোনো খবরই নেই, ধরবেও না, কিচ্ছু হবে না, কারণ এইখানে স্পেকট্রাম গত বছর অ্যাক্সিডেন্ট হয়েছিল, এর পাশেই সাভারে, সেখানে সেদিন 61 জন নিহত হয়েছিল, কোনো বিচার আজ পর্যন্ত হয় নাই। ঠিক গত বছরে একইভাবে আশুলিয়াতে তাজরিন গার্মেন্টসে একইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে 112 জন নিহত হয়েছিল, কোনোই শাস্তি কারো হয় নাই। কারণ মাশাআল্লাহ সবাই তো শাসক দলের সাথে লাইনঘাট, সব ঠিক আছে, সমস্যা নেই। এর আগের সরকারের আমলেও এরকম ভাবে সাভারে 109 জন নিহত হয়েছিল, ওরে সর্বনাশ, গিয়ে দেখা গেল যে সরকার দলের বিশাল এক নেতার জামাই ওটা, আর কে কি বললে, কিচ্ছু হয়নি। কয়েকদিন পত্রে হয়েছে করলো, আজ পর্যন্ত কোনো খবর নেই, অনুমতি নেই, কিছুই নাই। আমাদের রাজশাহীতে ছোট বাড়ি করতে গেলে আরডিএর অনুমতি লাগে, আর ওখানে ইউনিয়ন কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুমতি নিয়ে 10 বিল্ডিং বানিয়েছে ডুবারও করে, এরপরেও কিছু বলা হবে, যেহেতু সরকারি দলের মানুষ। এটা তো ইহুদিদের অবস্থা, ইহুদিদের এই অবস্থায় ঘটেছিল। আল্লাহ রাসূল বলছেন, যখন তাদের কোন শরীফ লোক কোন পাপ করত, তখন তার কোন বিচার হতো না, নেতৃস্থানীয় মানুষের কোন বিচার ইহুদিদের মধ্যে হতো না, গরিবদের উপরে যত বিচার হচ্ছে, ঠিক সেই অবস্থা হচ্ছে আজকে দলীয় সরকারের অধীনে। দলীয় লোক হলে তার কোন পাপ নাই, সে হলো নির্ভেজাল ফ্রেশ মানুষ, নাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি করে কথা বলতে পারে যে বিরোধী দল লোক এসে নড়াচড়া করেছে, 10 বিল্ডিং ভেঙে পড়েছে। পাগল আর কাকে বলে, পৃথিবীর যত পাগল আছে তবে শ্রেষ্ঠ পাগল হলো এটা, পাগলা গারাদেও জায়গা হবে না এরকম পাগলগুলোকে, কি করে চিন্তা করা যেতে পারে। একটা বাঁশের খুঁটিতে নাড়ানো যায় না, আর 10 বিল্ডিং নড়াই ফেললো। ডক বলছে কার সঙ্গে, বিবিসির সাথে, যারা যাদের সংবাদ সারা ওয়ার্ল্ডে চলে যায়, ঘরে বসে বললে এখন মানায় তো, আরে বাবা তুই বিবিসির সঙ্গে বলে হিসাব করে বলবি না, কি বলবো, প্রধানমন্ত্রী হুমকি দিচ্ছে, যারা টক শোতে বেশি বেশি কথা বলছেন, দেখেন যে তাদের নিজেদের বাড়িরও কোনো 90% বাড়ির রাজকীয় লাইসেন্স নাই, ওরকম ডুবাই বহুত বিল্ডিং হয়ে থাকে। ইঙ্গিতে কি বলা হচ্ছে, মানে ওই শয়তানটাকে সমর্থন দেওয়া হচ্ছে, ডুবাই বাড়ি করতে দোষ হয়নি, ভালোই, এত মানুষ মরলেও হৃদয়ে আঘাত লাগে না, হায় রে নারী হৃদয়, ভেবেছিলাম নারীরা মায়ের জাতি, তাদের অন্তরটা দুর্বল বেশি, কোথায়, যাক এগুলো ব্যথাতুর অন্তরের কথা। কারণ হিসেবে আল্লাহ পাক দুটো বলেছেন, সে দুটো জানিয়ে দিয়ে যায়, বিশ্বব্যাপী যারা ক্ষমতাধর মানুষ তাদের উদ্দেশ্যেই বলছি কোরআনের আয়াতগুলো, কোরআন কোন ক্ষমতাধরকে ভয় করে না, আর আমরাও এগুলোকে বলতেও ভয় পাই না, আমাদেরকে বলতেই হবে, বলার জন্য আমরা খোদা দাঁড়াই, কে খুশি হলো কে নাখোশ হলো এটা আমাদের দেখার বিষয় নয়। কোরআন অনেক আগেই বলে দিয়েছে, আমি তোমাদের উপরে গজব নাজিল করি না, আমি আল্লাহ, আমি আরহামুর রাহিমিন, আমি শ্রেষ্ঠ দয়ালু, তোমাদের কারণে এই গজব নাজিল হয়, তোমরা এই তোমাদের কৃতকর্মের ফল হিসেবে গজব ডেকে নিয়ে আসো, এর জন্য আমি দায়ী। আল্লাহ বলছেন, وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون سورة نعام شتائشه যখন কোন এলাকা ধ্বংস হয় সেই এলাকার শীর্ষ সন্ত্রাসীরা, আকাবের মানে কি, সবচেয়ে বড় মুজরিম মানে অপরাধী, পাপি, ছোটখাটো পাপি না, শীর্ষ পাপিরাই সেখানে তাদের পাপ কর্ম শুরু করে দেয়, লিয়ামকুরু ফিহে, আর সাধারণ মানুষকে তারা প্রতারণা করে, কথার মালা সাজিয়ে সুন্দর চমৎকার চমৎকার যুক্তি দিয়ে, 3 বেতন কেটে নেওয়া হবে ভয়, মাসের বেতন দিয়ে হবে লোভ, মাসের বেতন কবে দেয়, মাসের 2 দেয় না, 2 হয়েছে নাকি, আগে বেতন দেবে কেন, এটা লোভ। আর কি উদ্দেশ্য হচ্ছে, বিরোধী দলের বিরুদ্ধে মিছিল করতে হবে, তাহলে তোমাদের আরো বেশি উন্নতি হবে, কি হলো এগুলো, এই বিষয়গুলো আল্লাহ পাক এক কথা বলে দিলেন, লিয়ামকুরু ফিহা, ওরা সেখানে মকরবাজিকের প্রতারণামূলক কাজ শুরু করে দেয়, ওমায়ামকুরুন ইল্লা বিআনফুসিহিম, কিন্তু এই বদমাশরা জানে না, তো সে নিজেকেই সে প্রতারিত করছে, আজকে তাই হয় নাই, ভাবছিল এটা করলে আমার প্রধানমন্ত্রী বহুত খুশি আমার আগামীতে এমপি মনোনয়নপত্র দিয়ে দেবে, কারণ তার ভাই মুরাদ জং বিখ্যাত সন্ত্রাসী ওই সাভার এলাকার, অত আমার আর পায়েকে। এখন কি হলো, তারা মকরবাজি করলো, প্রতারণা করলো, ইল্লা বি আনফুসে, নিজের ক্ষতি নিজেই করলো, ও জীবনে আর কোন এসব পাঁচ চান্স আর জীবনে পাবে। আল্লাহ হচ্ছেন অমায়াস অরুণ, কিন্তু এরা তো জানে না, ওরা যে কি অন্যায় করছে নিজেরাই বোঝে না, খালি নগদটা দেখে বাকিটা দেখে না। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। যারা বাংলার ছাত্র আছো তারা ভালো করে জানো কবিতাটা কার লেখা, বলতো লজ্জা হয় খোদ্দা দাঁড়িয়ে। আর মুসলমানরা বলে নগদ যা পাও সব ছেড়ে দাও, বাকির খাতা পূর্ণ হোক। বাকি কোনটা? আখেরাত, তাই না? আখেরাতের জন্য আমরা নগদটা ছাড়তে প্রস্তুত, কিন্তু কাফেররা বাকিটা ছাড়তে রাজি কিন্তু নগদটা ছাড়তে প্রস্তুত নয়। এইখানেই মুসলমানদের সঙ্গে অন্যদের পার্থক্য। কিন্তু যারা বস্তুবাদী, যারা ধর্মনিরপেক্ষ, যারা নাস্তিক, নাম তাদের আরবি নাম হতে পারে কিন্তু তাদের বিশ্বাস তো হয়ে গেছে পুরা বস্তুবাদী বিশ্বাস, আর সে কারণে তারা নগদটাকেই বড় করে দেখে, মানুষের জীবনটা বড় করে দেখেন। যদি আগের ওই অপরাধগুলোর বিচার হইতো, এই তো দুবছর এক বছর হয়েছে মাত্র, যদি ওইখানে তাজরিন স্পেকট্রাম এই সমস্ত জায়গার মানুষগুলো যদি হত্যাকাণ্ডে ওই সমস্ত মালিকদের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের যদি যথাযথ শাস্তি হইতো, তাহলে কি হতে শোনে আল্লাহ কি বলছেন? ওয়ান ইবনে উমরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকামাতু হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতরি আরবাঈনা লাইলাতান ফি বিলাদিল্লাহ রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহর একটা দণ্ডবিধি যদি কোন জমিনে বাস্তবায়িত হয় তাহলে ওই জমিনে ৪০ রাত বৃষ্টি হওয়ার চাইতে উত্তম কাজ হইত। শুনছেন হাদিসটা? একটা দণ্ডবিধি বেশি দরকার নেই। অন্য হাদিসে আসছে ওয়ান উবাদা বিন সামিত قال قال رسول الله صلى الله عليه وسلم اقيموا حدود الله في القريب والبعيد ولا تاخذكم في الله لومه الامر او ابن ماجه। হে আমার বান্দারা, তোমরা আল্লাহর দণ্ডবিধি প্রতিষ্ঠা করো, বাস্তবায়ন করো। ফিল করিবে ওয়াল বাইদে, নিকটাত্মীয় হোক আর দূরের মানুষ হোক, যদি করো কি হবে? এই ব্যাপারে লা তাখুজাকুম ফি লাওমাতি লাইম, কো নিন্দুকের নিন্দাবাদকে তোমরা ভয় করো না। নিজের দল হোক আর পরের দল হোক, অন্যায় যে করবে তার শাস্তির নিরপেক্ষভাবে দাও, তাহলেই তোমাদের উপর আল্লাহর রহমত নেমে আসবে। চল্লিশ দিন বৃষ্টি হচ্ছেই তো বেশি বেশি সেলাকে আল্লাহ বরকত নেমে আসবে। কোথায়? কোন হুদুদ দেশে নাই, কোন দণ্ডবিধি নাই। হ্যাঁ আছে, আপনি গরিব হন, যান হাঁটতে লাগেন না কোর্টে, আপনার হায়াত শেষ হবে, বাদীও শেষ হবে, বিবাদীও শেষ হবে, মামলা শেষ হবে না। কি চমৎকার দেশ! এবার আল্লাহ বলছেন, দেখো কোন সমাজের একটা দুষ্ট বদমাশ যদি মরে যায়, আল্লাহ কেমন খুশি আর শোনো? قال قال رسول الله صلى الله عليه وسلم العبد الفاجر اذا مات استريح منه البلاد والعباد والشجر والدواب رواه البخاري। কি সাংঘাতিক অবস্থা! একটা সন্ত্রাসী যদি একটা জায়গায় মরে, কেন তোমরা দণ্ডবিধি জারি করবে? একটা দণ্ডবিধি জারি করলে কেন ভালো হবে? একটা দুষ্ট যদি মরে তাহলে সেই এলাকা শান্ত হয়, শুধু তাই না, সে এলাকায় যারা মানুষ বসবাস করে তারা শান্তি পায়, শুধু তাই না, সে এলাকার গাছগাছালিগুলোও শান্তি পায়, শুধু তাই না, পশু পক্ষীগুলোও শান্তি পায়। আর শুনবেন, আজকাল হচ্ছে কি, আপনার সব রাগারি আছে, রাত্রিবেলা গিয়ে সমস্ত গাছগুলো কেটে দিয়ে আসছে, বিক্রির পর বিকে গাছ কেটে ফেলে দিচ্ছে, দিচ্ছে না, পুকুরকে বিষ দিচ্ছে, মাছ মরছে না। তা দেখেন, একটা দুষ্ট যদি কখনো মরে, আল্লাহকে এই রসুলকে হাদিসটি অমনি বলছে নাকি, পশু পক্ষী পর্যন্ত খুশি হয়, মাটি খুশি হয়, মানুষ খুশি হয়, গাছ খুশি হয়, আর সমস্ত এলাকা খুশি হয়। আল্লাহর পক্ষ থেকে এই নেকিটা আসে কখন? যখন একটা দণ্ডবিধি জারি হয় একটা সত্যিকারের একটা দুষ্ট লোকের সামনে উপর দিয়ে। এই দণ্ডবিধি যেহেতু জারি নাই, সেহেতু শাস্তি একটা একটা আসছে আল্লাহর পক্ষ থেকে গজব। যদি গত বছরে শাস্তি হইতো, এ বছরে বিল্ডিং ভাঙত না, মাত্র 2010 সালে বিল্ডিং উদ্বোধন হয়েছে, 2013 সালে শেষ। কি ধরনের বিল্ডিং ওটা, কি বানাইছে ওটা? তার খড়ের গাড়ে বানানো তো 20 বছর থাকে। আমাদের তাপিয়া এলাকায় যেসব মাটির বাড়ি আছে না, এই বন্দর এলাকায়, উড়ে সুভাল, ও তো দাদা বাস করলো, বাবা বাস করলো, আমি বাস করলাম, কিচ্ছু হয় না তার। ও কি বিল্ডিং বানাইছে 10 তলা, যে সালে 2010 থেকে 2012, 2 বছর শেষ। তার মানে পুরো চূড়ান্ত ফাঁকিবাজি, চূড়ান্ত চোরাও কারবারের মধ্যে হয়েছে। আর সেগুলোকে নিয়ে 5000 মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলা। এরপরও দেখলে ওরা যারা দেখবেন, তারা ঠিকই লাইসেন্স দিয়ে দিচ্ছে, আরে বাবা কিছুটা পকেট ভরে দিলে হয়ে গেল, সব পাস, সব পাস, মেলা ঘাট আছে না, ইঞ্জিনিয়ারিং পাস লাগে, এখানে সব পাস, সব কোনো সমস্যা নেই, সমস্ত অর্ডার তাদের আছে। সর্বত্র এইভাবে দুর্নীতি আর দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে চলে আছে। আল্লাহ পাক এমনি বলছেন নাকি, তোমরা করিব এবং বাইড, নিকটবর্তী লোক হোক আর দূরের লোক হোক, খবরদার, খাতির করো না, দণ্ড প্রয়োগ করো, তাহলে তোমরা শান্তি পাবে। এবারে ব্যাখ্যা আসতে অন্য আয়াতে দেখেন, আয়াতগুলো সাজিয়ে নিলে আপনার কাছে ভালো লাগবে। আল্লাহ বলছেন, নবী বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ক্বাওমিন ইয়ুমালু ফীহিম বিল মাআসি সুম্মা ইয়াকদিরুনা আলা ইউগাইরু সুম্মা লা ইউগাইরুন ইল্লা ইউশুকু ইয়ামুহুমুল্লাহ বিকাবিল, রাহ আবু দাউদ আর ইবনে মাজাহ। তোমাদের মধ্যে যখন কোনো মানুষ অন্যায় করে, তোমাদের সমাজে গুনাহ এবং অন্যায় কর্ম বেশি হয়ে যায়, তখন যদি তোমাদের ক্ষমতা থাকে ওটাকে প্রতিরোধ করার, অথচ ক্ষমতা প্রয়োগ যদি তোমরা না করো, অর্থাৎ প্রতিরোধ যদি না করো, মনে রাখবে ইল্লা ইয়াউমাহুমুল্লাহ বিকাবিন, আল্লাহ পাক সকলের উপরে গজব চাপিয়ে দেবেন। আল্লাহ তো রহমান রহিম, আপনারা বলবেন তাই তো, যে মালিক সে মূল্য না, নিরীহ গার্মেন্টস লোকগুলো মূল্য, আল্লাহকে এটা ভালো কাজ করলো, কথা ঠিকই, আল্লাহ তো আগেই বলে দিস। এই শয়তান ঠিক না করা পর্যন্ত কিন্তু ওই একটা শয়তান যদি, আর হাজার হাজার মানুষ মরবে, একা আমেরিকার প্রেসিডেন্ট যদি ঠিক করা যেত, তাহলে আবার এই জাপানের 2.5 লক্ষ লোক নিমেষে মরে যেত না, কারণ ওই শয়তানটা কেউ কিছু বলেনি, যে বাকি সব শয়তানের জাতিসংঘে যে পাশ করে দিয়েছে, কি করবে শয়তান করবে। এখানে ভাষাটা কেমন হচ্ছে, যাদের ক্ষমতা আছে প্রতিরোধ করা, তারা যদি ক্ষমতা প্রয়োগ না করে, অর্থাৎ ক্ষমতা আছে সরকারের, সর্বোচ্চ ক্ষমতা দেশে, তাই না, তারা সে ক্ষমতা প্রয়োগ করেনি বিধায় এই গজব একটা ব্যাপারটা আসতেই আছে, নিরীহ মানুষ মরছে। কথায় বলে, রোম যখন পুড়ছে নিরীহ তখন ভাসিয়ে বাজাচ্ছে, দেশ যখন ধ্বংস হচ্ছে সরকার তখন উন্নয়নের জোয়ার বয়ান দিচ্ছে না, আমাদের মানুষ মরছে কেউ দেখার নাই, আল্লাহ রহম করে দেশের উপরে। আল্লাহ বলছেন, এদা আরাদনা নহুলিকা কারিয়াতান আমারনা মুত্রা ফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা, যখন আমরা কোন জনপদকে ধ্বংস করার চেষ্টা, চিন্তা করি, এরাদা করি, তখন সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আমরা অন্যায় কাজের অনুমতি দেই, তারা তো করবেই, আমি বাধা দেই না, এবং এইটা না যে আল্লাহ তাদেরকে বলে তোমরা করো, তা না, ওরা করে কিন্তু আমি বাধা দেই না। ফাসাকু ফিহা, তখন তারা সেখানে ফাসেকি কাজ শুরু করে দেয়, পাপাচার শুরু করে দেয়। ফাহাক্কা আলাইহাল কওলু, তখন ওই জনপদের উপরে আমার গজব নির্ধারিত হয়ে যায়, বা দাম্মার না হাতাত মীরা, এবং চূড়ান্ত নিশ্চিন্ন করে দেয় তাদেরকে আমরা। সুরা বনিস্রাইল পড়ে দেখেন, আমাদের ভাগ্যের তাই হচ্ছে। এবার আসুন, আল্লাহর গজব নাজিলের যে কারণ, আমরা প্রধান কারণ 11টা দেখিয়েছিলাম আমাদের পত্রিকায়, আমি সেখান থেকে মাত্র 2টা আপনাদের শুনিয়ে দিই। 1 নম্বর হল বিলাসী ধনিক শ্রেণী, এদের সম্পর্কে এই আয়াতটা যেটা আগে বললাম, তারা তাদের বিলাসিতার কারণে, অর্থনৈতিক স্বার্থে, পুঁজি বৃদ্ধির স্বার্থে পৃথিবীব্যাপী ধ্বংসকার্য চালিয়ে যায়। ওয়াজা তাওয়াল্লা সাআফিল আরদি ইউসুদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়া নাসলা আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, সূরা বাকারা পড়ে দেখুন। আল্লাহ বলছেন, যখন এইসব লোকেরা নেতা হয়, সাআফিল আরদে, তারা পৃথিবীতে শুরু করে দেয়, লা ইউসুদা ফিহা, ফাসাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি, ও ইহুলেকাল হারসা, ফসল নষ্ট করে, ও নাসলা, বংশ ধ্বংস করে, আল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ কোন বিপর্যয় পছন্দ করেন না। বিগত কয়েক বছরে চীন স্বাধীন হয়েছে পাকিস্তানের সাথেই 48 সালে, ইতিমধ্যে চীন সরকার এক সন্তান নীতি গ্রহণ করেছে, কারোর বাড়িতে একটা বেশি সন্তান হবে না। ডাক্তারদের হিসাব মতে যে সমস্ত মেয়েদের অ্যাবর্শন করতে বাধ্য হয়েছে ডাক্তাররা হাসপাতালে, সেই হিসাবেই 30 কোটি মানুষকে তারা হত্যা করেছে। আর যেগুলো এমনি গেছে সেটা গেছেই ইহুলেকাল হারসা নাসলা, কমিউনিস্ট শাসনে 30 কোটি বনুয়াদকে তারা হত্যা করেছে। চীনের শাসকদেরকে অবশ্যই কেয়ামতের ময়দানে আল্লাহর জবাবদিহি করতে হবে, কোনো খাতির নাই। ফ্রান্স সরকার 2 সন্তান নীতি গ্রহণ করেছিল, এখন সব বুড়োর আড্ডা হয়েছে, বুড়া ভর্তি। এখন তারা বলছে যে সমস্ত মেয়েদের 3-4টা সন্তান হবে, ফ্রান্স গভর্নমেন্ট তাদেরকে পুরস্কার দেবে। মানে মিল কারখানা চলছে না, বুড়ো দিকে হয় নাকি, শক্তি লাগবে না, বুড়ো ভর্তি। ও তো আজকাল তো মরেও না তাড়াতাড়ি, এত ওষুধপত্র হয়েছে তো মানে মরেও থাকে, পড়ে থাকে ওইভাবে 10 বছর, তা মরতে চায় না। তো ওদের কি হবে বুড়োদের, মিল চলবে, গাড়ি চলবে, চাষবাস হবে, সব তো জোয়ান মানুষ লাগবে, তো সেলিব্রিটি তো বন্ধ হবে কি দিয়ে। জার্মান গভর্নমেন্ট পুরস্কার ঘোষণা করতেছে, আল্লাহ আগেই বলে দিয়েছে ওয়াজা তাওয়াল্লা, যখন এই সমস্ত লোকেরা মতওয়াল্লি হবে, দেশের নেতা হবে, মনে রেখে দিও এরা ধ্বংস করবে সারা পৃথিবীকে। ইহুলেকাল হারসা নাসলা, এরা ফসল ধ্বংস করবে, বংশ ধ্বংস করবে। ঠিক তাই হচ্ছে, আল্লাহর আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায় যখন মানুষ জাকাত না দেয়, যখন মানুষ জেনা ব্যবসা ছড়িয়ে পড়ে, মৃত্যু হার বৃদ্ধি পায়। এগুলো হাদিস আগে একদিন বলেছিলাম, আজকে রিপিট করবো না, খালি এটুকুই বলছি বিলাসী ধনিক শ্রেণী তাদের ধনের স্বার্থে, পুঁজিবাদী স্বার্থে সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়াচ্ছে। এখানেও ঠিক তাই ঘটেছে সাবার ট্র্যাজেডি, কুলির ছেলে খেতে পাইত না, বাবা কুলিগিরি করত, মাশাআল্লাহ রাজনীতি নিহিত হওয়ার সুবাদে এই 9-তলা বিল্ডিং 2টা, 5-তলা বিল্ডিং 1টা, আর একটা কি হচ্ছে এখন, কত চমৎকার। ঠিক অমনি কি আরেকটা বিপর্যয় ঘটেছে, আপনারা প্রায় যারা ঢাকা যান, এসএ পরিবহন নাম দৃশ্যে সবাই জানেন, হরতাল ছিল সেদিন, সমস্ত গাড়ি ডিপোতে বন্ধ ছিল, 1 কোটি টাকা চাঁদা আছে এসে, 1 কোটি চাঁদা কি যাতা ব্যবহার মনে করেন নাকি, দেখো দেয়নি, অপরাধ। আমরা সরকারি দলের নেতা করি, আমরা ছাত্রলীগ করি, ছাত্র বুঝলেন না, ছাত্রদের একটা বহ খুব ভারী, চলে গেছে ডিপোতে ভেঙিয়ে চুরে 30টা গাড়ি শেষ, আর কয়েক হিসাব দিয়েছে 50 লক্ষ টাকার মধ্যে 5-7 নিয়ে চলে গেছে। পুলিশ বাহাদুরা দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ সুন্দর ভদ্র মানুষ পোশাক করে দাঁড়িয়ে, কোনো খবর নাই। হ্যাঁ, এরা মারবে না কখন, টুপি দাঁড়িয়ে হয় খাসটাক গুলি করে দেবে, এদের গায়ে ক্ষমতা নেই। একের দিনে 2টা ঘটনা ঘটল, কি করে মানুষ বসবাস করবে, আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসার নিরাপত্তা নাই, চাঁদাবাদ সব নিয়ে চলে যাবে, কি হচ্ছে দেশে, কারণ শাস্তি নেই। ওই যে টাকা হাজতে বললাম না, যদি দলীয় ব্যক্তি হয় তার কোনো পাপ নাই, অনেক আগেই আল্লাহ বলে দিয়েছেন, বলা আজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তাআদিলু ইআদিলু ওয়া আকরাবুল তাকওয়া। এক নম্বর হলো বিলাসী ধনিক শ্রেণী, 2 নম্বর হচ্ছে দেশে অন্যায় বিচারের ব্যবস্থা যখন থেকে যায় তখন এদেশে আল্লাহর গজব নেমে আসবে। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল ইকতিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানী সম্প্রদায়, মনে রেখো অন্যায়ের বদলায় যথাযথ শাস্তি, খুনের বদলা খুন, কেসাস যাকে বলার, এর মধ্যেই তোমাদের জীবন নিহিত। কোরআনে ব্যাখ্যা আসছে আসিন্ন বিচ্ছিন্নে, দাঁত যদি তোমার ভেঙে দেয় ওর দাঁত ভেঙে দাও, তোমার হাত যদি ভেঙে দেয় ওর হাত ভেঙে দাও, তোমার নাক যদি ভেঙে দেয় ওর নাক ভেঙে দাও, তোমার হাত ভাঙলেও তুমি 10 বছর জেল দিলে, তুমি 1 বছর জেল দিও, জি না, জেল টেল খাওয়া হবে না, যে যা করেছে ঠিক তাই করতে হবে, তার সব সোজা হয়ে যাবে। এই বিচার যদি আসতো কিছুই হতো না, সব ঠান্ডা হয়ে যেত। আল্লাহ বলছেন হে মানুষ, তার জ্ঞানী সম্প্রদায়কে আল্লাহ বলছেন ইয়া উলিল আলবাব, মানে কি জ্ঞানী সম্প্রদায়, অন্যায়ের বদলা যথাযথ প্রতিশোধ ব্যবস্থা তোমরা চালু করো, এর মধ্যে তোমাদের জীবন নিহিত। খুনের বদলা খুনের মধ্যে তো খুন তো হয়ে গেল, জীবনটা কোথায় হলো, তার মানে ও মূল্য কিন্তু 10টা জীবন বেঁচে গেল। সন্ত্রাসী খুনি ধর্ষক দেখতে পাচ্ছেন আপনারা সব কিভাবে হচ্ছে, একটাই রেমেডি, ওয়ালাকুম ফিল কিসাস হায়াত, কিসাস চালু করেন, জীবন ফিরে পাবেন। জ্ঞানী সম্প্রদায়কে লক্ষ্য করে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এটা করলে তোমরা বেঁচে যাবে, আর নইলে মরতেই থাকবা, বাঁচার উপায় কারো থাকবে না। এরপরে আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে ইমানদারগণ তোমরা ন্যায় বিচারের উপরে দৃঢ় থাকো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তাআদিলু, কোন দলীয় বিদ্বেষ যেন তোমাদেরকে অন্যায় বিচারে প্ররোচিত না করে। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় বিচার করো যা তাকওয়ার নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন, তোমরা সকল কাজে আল্লাহকে ভয় করো, তোমরা যা করছো তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ গোপন এবং বাহির সব কিছু খবর রাখেন। আলিম বিজ্ঞ, আর খাবির ভিতর বাইর সব ব্যাপারে তিনি বিজ্ঞ। আল্লাহ পাক যেমন আলিম তিনি ঠিক তেমনি খাবিরও বটে, ভেতরে ভেতরে আপনি কি পরিকল্পনা করছেন ওটাও আল্লাহ খবর রাখে। এই দুটি আপাতত আপনাদের সামনে তুলে ধরলাম, এগারোটি যদি জানতে চান আপনারা মাসিক আর তাহারিখ 2009 সালে জুলাই সংখ্যা বাড়ি গিয়ে পড়ে নেবেন। একটা হচ্ছে অন্যায় বিচার ব্যবস্থা, একটা হলো ধনিক শ্রেণীর বিলাসিতা। এই দুটি কারণে সমাজে বেশি বিশৃঙ্খলা, বেশি অশান্তি, এবং মানুষের সমাজে সবচেয়ে বেশি আল্লাহর গজব নেমে আসার মৌলিক কারণ। আর এই কারণগুলো দূর না করা পর্যন্ত তো আমরা আল্লাহর রহমত আশা করতে পারি না, আল্লাহ আপনাকে আগেই বলে দিয়েছে। এখন আমাদের কিছু করণীয় আছে, এই মানুষগুলা শেষ হয়ে গেল, তাদের হাহাকার সাভার পেরিয়ে পদ্মার যমুনা পেরিয়ে আমাদের আপনাদের কানে কি পৌঁছাচ্ছে না? যদি পৌঁছে যায় যে পঙ্গু মানুষগুলো বেঁচে আছে, সারা জীবন ওরা পঙ্গুই বোধহয় থাকবে অনেকেই, তাদের জন্য সহযোগিতার হাত বাড়ানো আমাদের দায়িত্ব মানুষ হিসাবে। সেখানকার স্থানীয় লোকেরা যা সাহায্য করছে অকল্পনীয়, মানুষ মানুষের জন্য যে কি করতে পারে। আমরা দোয়া করি খাস করে আল্লাহ পাক এই সমস্ত মানুষগুলো যারা নিজের জীবন দিয়ে অন্যের জীবন রক্ষা করার জন্য এগিয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে ইহকালে পরকালে উত্তম জাজা দান করো। যে সমস্ত মানুষ শরবত নিয়ে খানা নিয়ে রক্ত দিয়ে সার্বিক সহযোগিতা করছে, আল্লাহ তুমি তাদের সবাইকে ইহকালে পরকালে উত্তম জাজা দান করো। আমরাও তরুণ সমাজকে বলবো তোমাদের দেহে এখন শক্তি আছে, এগিয়ে চলো, যাও সেখানে। আর যাদেরকে হাতে টাকা পয়সা আছে আল্লাহ তাদেরকে আমরা বলছি দেশে থাকেন বিদেশে থাকেন টাকা পাঠান, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে সেখানে ওই পঙ্গু মানুষগুলোকে কিছু হলেও সাহায্য করার জন্য দিলটা চাচ্ছে, কিন্তু আমার হাতে যে পয়সা নাই। যদি আপনারা পারেন সহযোগিতা করবেন আমাদের কেন্দ্রীয় ফান্ডে, আমরা আহলে যুব সংঘের ছেলেদের সেখানে পাঠিয়ে দেবো। সাধ্যমতো সহযোগিতা করাটা আমাদের ইমানি দায়িত্ব, না করলে কাল কেমন তোমার আল্লাহর কাছে আমরা কৈফি দিতে পারবো না। আল্লাহ তুমি আমাদের অন্তরকে খুলে দাও, তুমি আমাদের অন্তরকে মানুষের প্রতি সমবেদনা দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সরকারকে হেদায়ত করো যেন দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, ন্যায় বিচার না পর্যন্ত আল্লাহর আসমানে গজব ধ্বংস হবে না, এই গজব উঠে যাবে না, গজব আরো আসবেই, ন্যায় বিচার হতেই হবে, নইলে আমরা কেউই নিরাপদ থাকবো না। আল্লাহ অনেক আগেই বলে দিয়েছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি জনপদের অধিবাসীরা ইমান আনে এবং আল্লাহ ভীরু হয়, আমি অবশ্যই অবশ্যই লা মানে অবশ্যই লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমরা অবশ্যই ওই জনপদের উপরে আসমান এবং জমিনের সমস্ত সমৃদ্ধির দুয়ারগুলো খুলে দেব। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু মানুষ আল্লাহর কথা বিশ্বাস করে না। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে তাদের কৃতকর্মের কারণে আমরা মাঝে মধ্যে তাদের উপরে গজব পাঠিয়ে থাকি। গজব এসে গেছে, মানুষ সাবধান হও, আল্লাহর প্রতি অবনত হও, আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধান মেনে চলো, ইহকালে পরকালে শান্তি পাবে। আল্লাহ পাক আমাদেরকে গোনাখাতা মাফ করুন এবং আমাদেরকে দুর্বল মানুষদের সাহায্য করার জন্য তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।